إنك سميع الدعاء شكرا جاكريا تهار پتی پالوکر نکر پرتونا کریا بللو هي آمار پتی پالوک آما کی تمی تمار نکر ہوئی تے شوت بانشو دور دان کرو نشچوئی تمی پرتونا سربون کری فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين যখন জাকারিয়া কক্ষে সালাতে দাঁড়াইয়া ছিলেন তখন ফেরেশতাগণ তাকে সম্বোধন করিয়া বলিল আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিতেছেন সে হইবে আল্লাহর বাণীর সমর্থক নেতা স্ত্রী বিরাগী এবং পুণ্যবানদের মধ্যে একজন নবী قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء شه بوليلو هي آمار پرتبالوك آمار پترو ہوئي بے کی روپے آمار تو باردھوك کو آشیا چھے ایبان آمار استری بندھا تینی بوليلن ای بھابئی الله جاه اچھا تاها کرن قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار شه بوليلو হে আমার প্রতিপালক আমাকে একটি নিদর্শন দাও তিনি বলিলেন তোমার নিদর্শন এই যে তিন দিন তুমি ইঙ্গিত ব্যতীত কথা বলিতে পারিবে না আর তোমার প্রতিপালককে অধিক স্মরণ করিবে এবং সন্ধ্যায় ও প্রভাতে তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিবে وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ شارون کرو جاکن فرشتگن بریا چھلو ہے مریام اللہ تمہ کے منونی تو وہ پبیتر کریا چھن ایبن بیشر ناریگنر مدھے تمہ کے منونی تو کریا چھن يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين هي مريم তোমার প্রতিপালকের অনুগত হও ও সিজদা করো এবং যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো ذلك من انباء الغيب نوحيه اليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون يا أدرش بشير شانباد جاها تمہا کے اوہی در عبوہی تو کری تے چھی مریام ار تتا بطن ار دائیت تو تہا در مدد کے گروہن کری بے یار جن جاکن تہارا تہا در کولم نکھپ کری تے چھلو তুমি তখন তাহাদের নিকট ছিলে না এবং তাহারা যখন বাদ অনুবাদ করিতেছিল তখনও তুমি তাহাদের নিকট ছিলে না إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين شرون کرو جاکن فرشتگان بوللو هے مریام نشچے اللہ তোমাকে তাহার পক্ষ হইতে একটি কালেমার সুসংবাদ দিতেছেন তাহার নাম মাসি মারিয়াম তনয় ঈসা সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত ও সান্নিধ্য প্রাপ্তগণের অন্যতম হইবে

তোমাদের প্রতিপালক প্রেরিত তিন সহস্র ফেরেশতা দ্বারা তোমাদেরকে সহায়তা করিবেন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين ها نشجوي جدي تمرا دھر جو دھارون کرو ایبان شابدان ہویا چلو تب تہارا دروتو گوتی تے تمہا در اوپر آکرمون کری لے اللہ پانچ شاستر چننش تو فرشتہ دارا تمہا در شاد جو کری بین وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَى لَكُمْ وَلِتَطْمَئِنَّ قُلُوبُكُمْ بِهِ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ یہ تو اللہ تمہا در جنن شدو شو شنگباد و تمہا در چت و پرشانتر جنن کریا چھن এবং সাহায্য তো শুধু পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতেই হয় লিয়াকতা তারাফাম মিনাল্লাযীনা কাফারু আও ইয়াকবিতাহুম ফায়ানকালিবু খাইবিন কাফিরদের এক অংশকে নিশ্চিহ্ন করার জন্য অথবা লাঞ্ছিত করার জন্য ফলে তারা নিরাশ হইয়া ফিরিয়া যায় ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون تني تحادر پتے خمشیل ہوئی بین اتبا تحادر کے شاستی دی بین ای بشوئے تمہار کورنیو کچوئی نائی کارون تحارا تو ظالم ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم আসমানে যাহা কিছু আছে ও জমিনে যাহা কিছু আছে সমস্ত আল্লাহরই তিনি যাহা কি ইচ্ছা ক্ষমা করেন এবং যাহা কি ইচ্ছা শাস্তি দান করেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু يا ايها الذين امنوا لا تاكلوا الربا اضعافا مضاعفه واتقوا الله لعلكم تفلحون হে মুমিনগণ তোমরা সুদ খাইও না ক্রমবর্ধমান এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হইতে পারো واتقوا النار التي أعدت للكافرين এবং তোমরা সেই অগ্নিকে ভয় করো যা কাফিরদের জন্য প্রস্তুত রাখা হইয়াছে وأطيعوا الله والرسول لعلكم ترحمون তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো যাহাতে তোমরা কৃপা লাভ করিতে পারো وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين تمرا ধাবমান হও সিও প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের ন্যায় যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল আল্লাহ সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله

يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্য তারা আনন্দ প্রকাশ করে এবং ইহা এই কারণে যে আল্লাহ মুমিনদের শ্রমফল নষ্ট করেন না الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم যখন হওয়ার পর যারা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিয়েছে তাদের মধ্যে যারা সৎকাজ করে এবং তাকওয়া অবলম্বন করিয়া চলে তাহাদের জন্য মহা পুরস্কার রহিয়াছে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল ইয়াদেরকে লোকে বলিয়াছিল তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হইয়াছে সুতরাং তোমরা তাহাদেরকে ভয় করো কিন্তু ইহা তাহাদের ঈমান দৃঢ়তর করিয়াছিল এবং তাহারা বলিয়াছিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্ম বিধায়ক واتبعوا رضوان الله والله ذو فضل عظيم তারপর তাহারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ সহ ফিরে আসিয়াছিল কোনো অনিষ্ট তাহাদেরকে স্পর্শ করে নাই এবং আল্লাহ যাহাতে রাজি তাহারা তাহারই অনুসরণ করিয়াছিল এবং আল্লাহ মহা অনুগ্রহশীল إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين يرأي شيطان তোমাদেরকে তাহার বন্ধুদের ভয় দেখায় সুতরাং যদি তোমরা মুমিন হও তবে তোমরা তাহাদেরকে ভয় করিও না আমাকেই ভয় করো ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর ইন্নাহুম লাইয়াদুরুল্লাহা শাইআ ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাযযান ফিল আখিরাতি ওয়ালাহুম আযাবুন আযীম যারা কুফরিতে তড়িৎগতি তাদের আচরণ যেন তোমাকে দুঃখ না দেয় তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না আল্লাহ আখিরাতে তাহাদেরকে কোনো অংশ দিবার ইচ্ছা করেন না তাহাদের জন্য মহা শাস্তি রহিয়াছে ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লান ইয়াদুরুল্লাহা শাইআন ওয়া লাহুম আযাবুন আলীম যাহারা ইমানের বিনিময়ে কুফরি ক্রয় করিয়াছে তাহারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না তাহাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রইয়াছে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين كافيدا جنو কিছুতেই মনে না করে যে আমি অবকাশ দেই তাহাদের মঙ্গলের জন্য আমি অবকাশ দিয়া থাকি যাহাতে তাহাদের পাপ বৃদ্ধি পায় এবং তাহাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রইয়াছে ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء فآمنوا بالله ورسله